মেলা করবে, উরস করবে, তারপরে মেলার মতো অনুষ্ঠান করবে, ঈদের মতো অনুষ্ঠান করবে, এটা করো না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং সেই রকম আল্লাহ তৌফিক পন্থীদের হাতে সেই কবরের হেফাজতের দায়িত্ব দিয়েছেন। এবং আমরা এই শেষে দেখছি যে এদের যে ধর্ম, এদের ধর্মটাই সঠিক আসল। আমাদের দেশে অনুবাদ করে করে যে ধর্মগুলো গেছে সেগুলো সঠিক না। তবে আমি বলছি না যে এখানে যেটাই আছে যেটাই আর করে সেটাই সঠিক। এখন যদি কোনো এদেশের লোক সিগারেট খায় তা সেটা কি সঠিক? এদেশের লোক যদি ব্যবচার করে তো আল্লাহ নবী যুগের লোকে তা বিচার করেছে, সেটা কি সঠিক না? এখন যদি আমাদের কেউ আমাদের উপর অত্যাচার করে বেতন ঠিক মতো না দেয়, এটা কি সঠিক না? এই কথা বলছি না, এটা এদের করে সেটাই সঠিক। দিনের ব্যাপারে যেখানে যে আয় বলা হয় যে দিনের ফতোয়া দিচ্ছে যে দিনকে সঠিক দিন বলে প্রচার করছেন সেটাই হচ্ছে সঠিক দিন। আদের হুজুর আমাদের কাছে আপনারা কি জানেন না যা তিনটে এখন অবলম্ব বক্তৃতা দিচ্ছেন তারা কি জানেন না? এইরকম প্রশ্ন করা আপনার ভুল, কারণ ঠিক নয়। কারণ আমি আপনাকে আলাদা প্রশ্ন করবো, এ দেশের হুজুরা কি জানেন না? আপনার দেশের হুজুরা বাঙালি হুজুর যাদেরকে আরবি থেকে বাংলা অনুবাদ করতে হয় না সঠিক ভাবে, আর এদেশের কোরআন হাদিসের ভাষা হলো আরবি ভাষা, এদের নিজস্ব ভাষা, এদেশের আপনারা কি জানেন না? আপনার কি উত্তর হবে সেই উত্তর? যদি বলা আমাদের হুজুরা বেশি জানেন, আমি দেশের হুজুরা বেশি জানেন, কারণ এদের ভাষা হচ্ছে আরবি ভাষা। আমাদের এখানে আপনার থেকে দেখছেন, এখানকার পরিবেশ দেখছেন, এখানকার কবিদের পরিবেশ দেখছেন, এখানকার আকিদার পরিবেশ দেখছেন, এবং যে ভাইরা আলো প্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি বলবো তাদের তাদের ভাগ্য খুব সৌভাগ্য। যারা আমেরিকায় যেতে চান্স পাননি, যারা মালয়েশিয়া যেতে চান্স পাননি, চান্স পেয়েও ছেড়ে দিয়েছেন, যারা জাপানে চান্স পাওয়া সত্ত্বেও ছেড়ে দিয়েছেন, আমাকে সৌদি আরবের বিষয়ে আমি সেখানে যাব। এখানে বাংলাদেশের মিডিয়াতে আলাদা একটা অনুষ্ঠান হয় আসছে, উনি শুনেছি উনি এখান থেকে গেছেন, উনি এই কথা বলেছেন যে যে কাজ আল্লাহ নবী করেননি, সাহাবারা করেননি, সেই কাজ করলে যে মিটার দেন তার দলিল কি, সেই কথাই আমি নিজের শুরু দিকে বলছিলাম। আর এই কথায় অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছেন, তবে হ্যাঁ আমাদের যারা ছাত্র সেই ছাত্ররাও জানে এর দলিল কি। এর দলিল হল এই কথার উত্তর ভিত্তিতে এই প্রশ্নই হল, তাকে আপনি প্রশ্ন করবেন যে হুজুর যে স্টুডিওতে বসে আপনি বক্তৃতা করছেন এই স্টুডিওতে হাতি নেই, এর দলিল কি? যদি আপনি বলেন এই স্টুডিওতে হাতি নেই তার দলিল কি, যদি কেউ প্রমাণ করতে চাওয়ার জন্য দলিল চায় তাহলে সে তো বোকা। যে জিনিস নেই সে জিনিস প্রমাণ করতে কোন দলিলের দরকার হয় না, যে জিনিস আছে আমি বলি যে জিনিস আছে তো সেই জিনিস প্রমাণ করার জন্য কোরআন হাদিস থেকে দলিলের দরকার আছে। কিন্তু হুজুর যেখান থেকে লেখাপড়া করলেই যে জিনিসটাই ঠিক তা না, লেখাপড়া তো আমরাও করেছি, নিয়োগ করেছি সব জায়গায় কিন্তু আমরা লেখাপড়া করেছি, তাতে যে জিনিসটা সঠিক আমরা সঠিক বলে মানব, বড় হলেও তার ভুল হতে পারে, সে ভুলকে আমরা গ্রহণ করবো না। একটু আগেই বললাম ভাইয়া বেগুন না আসছে না, এটা সঠিক সেটাকে আমরা গ্রহণ করবো, তিনি যত বড়ই হন আমাদের মনে, তিনি যত বড়ই হন তিনি ভুল হয়ে থাকে আমরা যাচাই করে দেখবো, বাংলাদেশের ভিত্তিতে আমরা যাচাই করে দেখবো, তার কথা যদি ভুল হয় তো আমরা সেটাকে মেনে নেব না। এটাই হবে আমাদের উদাহরণের পরিচয়। এক সময় ছিল মালিক আব্দুল আজিজের আসার আগে, এই সৌদি রাষ্ট্র কায়েম হওয়ার আগে এক জামানা ছিল, যে জামানায় ঝগড়া হওয়ার ফলে এবং যার যখন সময় হতো সে তখন এসে নামাজ পড়তো, সেই মজাবের লোকেরা এসে নামাজ পড়তো ছিল, আপনারা ছবি তো দেখেছেন চারদিকে চারটি মশালা বিছানো, এক সময় ছিল, এখন না। সেই সময়টা ছিল রাজনৈতিক বিভিন্ন সমস্যার সময়, আপনারা জানেন মজা কয়টা, চারটা, মজা পাঁচটা নয় কেন, তিনটে নয় কেন জানেন কেন নয়, পাঁচটা কেন হবে না, তিনটে কেন হবে না, আছে কি জবাব? একমাত্র জবাব হল যে তখনকার পরিস্থিতির হিসাবে মজা অনেক ছিল, মজা চারটেও নয় পাঁচটাও নয় আরো বেশি মজা ছিল, কিন্তু চারটে মজাবের লোক বেশি ছিল, অনুসারী বেশি ছিল। রাজনৈতিক পর্যায়ে বলা হলো যে বলা ছোটখাটো পার্টি এখানে না, ছোটখাটো দলের দরকার নেই, যেগুলো বড় বড় দলে থেকে সামাল দেওয়া উচিত, তুমিও ঠিক থাকো, তুমিও থাকে চারটে, আর বাকি তো ছোট ছোট দলে তোমরা এই চারটের মধ্যে একটা